أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي پرم دايلو اللار نامي قاسين تلك آيات القرآن وكتاب مبين قاسين اي قولي آيات القرآن ايبن شوه سپشتو كتاب هدى وبشرى للمؤمنين পথ নির্দেশ ও সুসংবাদ মুমিনদের জন্য যারা সালাত কায়েম করে ও যাকাত দেয় আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী ان الذين لا يؤمنون بالاخره زينا لهم اعمالهم فهم يعمهون যারা আখিরাতে বিশ্বাস করে না তাহাদের দৃষ্টিতে তাহাদের কর্মকে আমি শোভন করিয়াছি ফলে উহারা বিভ্রান্তিতে ঘুরিয়া বেড়ায় ইহাদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি এবং ইহারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত নিশ্চয়ই তোমাকে আল কুরআন দেওয়া হইতেছে প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون شارون کرو شئی شمو ارکتا جاکن موسى تحار پوریبار بارگو کے بولیا چھلو آمی آگون دکھیا چھی شطر آمی شکن ہوئی تے تمہ در جنو کنو خبر آنی بو اتبا تمہ در جنو با آنی بو جلن تو انگار جہاتے تمرا آگون پوہیتے بارو فلما جاءها نودي أن بورك من في النار ومن حولها وسبحان الله رب العالمين অতঃপর সে যখন উহার নিকট আসিল তখন ঘোষিত হইল ধন্য যাহারা আছে এই আলোর মধ্যে এবং যাহারা আছে ইহার চতুর্পাশে জগৎসমূহের প্রতিপালক আল্লাহ পবিত্র ও মহিমান্বিত হে মূসা আমি তো আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় তুমি তোমার লাঠি নিক্ষেপ করো অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল তখন সে পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়াও তাকাইল না বলা হইল হে মূসা ভীত হইও না নিশ্চয়ই আমি এমন আমার সান্নিধ্য রাসূলগণ ভয় পায় না তবে যাহারা জুলুম করিবার পর মন্দ কর্মের পরিবর্তে সৎকর্ম করে তাহাদের প্রতি আমি ক্ষমাশীল পরম দয়ালু এবং তোমার হাত তোমার বগলে রাখো ইয়া বাইর হইয়া আসবে শুভ্র নির্মল অবস্থায় ইয়া ফিরাউন ও তাহার সম্প্রদায়ের নিকট আনিত নয়টি নিদর্শনের অন্তর্গত উহারা তো সত্য ত্যাগী সম্প্রদায় فلما جاءتهم آياتنا مبصرة قالوا هذا سحر مبين অতঃপর যখন উহাদের নিকট আমার স্পষ্ট নিদর্শন আসিল উহারা বলিল ইহা সুস্পষ্ট জাদু وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين উহারা অন্যায় ও অদ্ভুতভাবে নিদর্শনগুলি প্রত্যাখ্যান করিল যদিও উহাদের অন্তরে এগুলিকে সত্য বলিয়া গ্রহণ করিয়াছিল দেখো বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হইয়াছিল আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং তাহারা উভয় বলিয়াছিল সকল প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে তাহার বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়াছেন وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء إن هذا لهو الفضل المبين

পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো অপরাধীদের পরিণাম কিরূপ হইয়াছে। উহাদের সম্পর্কে তুমি দুঃখ করিও না এবং উহাদের ষড়যন্ত্রে মনঃক্ষুণ্ণ হইও না। উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন এই প্রতিশ্রুতি পূর্ণ হইবে। বলো, তোমরা যে বিষয়ে ত্বরান্বিত করিতে চাহিতেছ সম্ভবত তাহার কিছু তোমাদের নিকটবর্তী হইয়াছে। নিশ্চয়ই তোমার প্রতিপালক মানুষের প্রতি অনুগ্রহশীল, কিন্তু উহাদের অধিকাংশই অকৃতজ্ঞ। উহাদের অন্তর যাহা গোপন করে এবং উহারা যাহা প্রকাশ করে তাহা তোমার প্রতিপালক অবশ্যই জানেন। আকাশে ও পৃথিবীতে এমন কোন গোপন রহস্য নাই যাহা সুস্পষ্ট কিতাবে নাই। বনি ইসরায়েল যে সমস্ত বিষয়ে মতভেদ করে এই কুরআন তাহার অধিকাংশ তাহাদের নিকট বিবৃত করে। এবং নিশ্চয়ই ইহা মুমিনদের জন্য হিদায়ত ও রহমত। তোমার প্রতিপালক তো তাহার বিধান অনুযায়ী উহাদের মধ্যে ফয়সালা করিয়া দিবেন, তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ। অতএব আল্লাহর উপর নির্ভর করো, তুমি তো স্পষ্ট সত্যে প্রতিষ্ঠিত। মৃতকে তো তুমি কথা শোনাইতে পারিবে না, বদ্রিকেও পারিবে না আহ্বান শুনাইতে যখন উহারা পিঠ ফিরাইয়া চলিয়া যায়। তুমি অন্ধদেরকে উহাদের পথভ্রষ্টতা হইতে পথে আনিতে পারিবে না, তুমি শুনাইতে পারিবে কেবল তাহাদেরকে যাহারা আমার নির্দেশনা বলিতে বিশ্বাস করে আর তাহারাই আত্মসমর্পণকারী। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ যখন ঘোষিত শাস্তি উহাদের নিকট আসিবে তখন আমি মৃত্তিকা গর্ভ হইতে বাহির করিব এক জীব যাহা উহাদের সঙ্গে কথা বলিবে এই জন্য যে মানুষ আমার নিদর্শনে অবিশ্বাসী। স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমি সমবেত করিব প্রত্যেক সম্প্রদায় হইতে এক একটি দলকে যাহারা আমার নির্দেশনা বলে প্রত্যাখ্যান করিত এবং উহাদেরকে সারিবদ্ধ করা হইবে। যখন উহারা সমাগত হইবে তখন আল্লাহ উহাদেরকে বলিবেন, তোমরা কি আমার নিদর্শন প্রত্যাখ্যান করিয়াছিলে, অথচ উহা তোমরা জ্ঞানাত্ম করিতে পারো নাই, বরং তোমরা আরো কিছু করিতেছিলে। সীমা লঙ্ঘন হেতু উহাদের উপর ঘোষিত শাস্তি আসিয়া পড়িবে, ফলে উহারা কিছুই বলিতে পারিবে না। أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ উহারা কি অনুধাবন করে না যে আমি রাত্রি সৃষ্টি করিয়াছি উহাদের বিশ্রামের জন্য এবং দিবসকে করিয়াছি আলোকপ্রদ, ইহাতে মুমিন সম্প্রদায়ের জন্য অবশ্যই নিদর্শন রহিয়াছে। এবং যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হইবে